السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا وكان ذلك على الله يسيرا সম্মানিত ব্রাদার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ রূপে এবং আমাদেরকে আমাদের জীবনের হেফাজতের আদেশ প্রদান করেছেন। সে আল্লাহর সমস্ত প্রশংসা যিনি মানুষের ওপর তার সৃষ্টির ওপর সৃষ্টির চাইতে অনেক বেশি দয়াবান আরহামুর রাহিমিন। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বজাহানের সমস্ত মখলুকাতের জন্য সৃষ্টি জগতের জন্য রহমত করে রহমতুল্লিল আলামিন বিশ্বজাহানের করুণা বলে আখ্যায়িত করে রাসূল হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের বিষয়বস্তু হচ্ছে আত্মহত্যা, একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয় আজকে সারা বিশ্বের বহু মানুষ যে আত্মহত্যার শিকার হয়ে যাচ্ছে, মুসলিম অমুসলিম সারা বিশ্বে এই সমস্যায় জর্জরিত। এই সমস্যা ব্যাপক আকার ধারণ করেছে বিভিন্ন দেশে বিভিন্ন সমাজ। বিশেষ করে আলোচনায় স্পষ্ট হবে যে মুসলিম সমাজ চাইতে অনেক বেশি অমুসলিম সমাজে যাদের সম্পর্ক আল্লাহ রাব্বুল আলমিনের সাথে নেই, যাদের সম্পর্ক পরকালের সাথে নেই, যাদের সম্পর্ক ইমানের সাথে নেই, সেই সমাজে ব্যাপক আকার আরো বেশি ধারণ করেছে এই সমস্যা। আল্লাহ রাব্বুল আলমিন পাঁচটি বস্তুর মানুষকে হেফাজতের আদেশ প্রদান করেছেন এবং এই পাঁচটি বস্তুর হেফাজতের জন্য ইসলামে বিভিন্ন নীতিমালা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। সেই পাঁচটি বস্তুর প্রথম বস্তু হচ্ছে দ্বীন, ধর্ম, দ্বীনের হেফাজত করা, ধর্মের হেফাজত করা সবচাইতে বড় গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য যে ব্যক্তি আল্লাহ প্রদত্ত দিন থেকে, আল্লাহর মনোনীত দিন ইসলাম থেকে বেরিয়ে যাবে, সেই ব্যক্তি মুরতাদ, ইসলাম বিমুখ, এবং তার শাস্তি ইসলামিক সরকার বাস্তবায়ন করবে তা হচ্ছে হত্যা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান বাদ্দালা দীনাহু ফাকতুলু, যে ব্যক্তি তার সত্য দিনকে পরিবর্তন করবে তাকে হত্যা কর। দিনের হেফাজত সবচেয়ে বড় ফরজ কাজ। দিনের হেফাজত করলে আল্লাহ দুনিয়ার হেফাজত করেন, আর আখেরাতের হেফাজত করেন। পক্ষান্তরে যে ব্যক্তি দিনের হেফাজত করে না সেই ব্যক্তির আখেরাতও ধ্বংস হয় এবং দুনিয়াতেও পার্থিব জীবনও আল্লাহর গজবের হকদার হয়। দ্বিতীয় বস্তু হচ্ছে মানুষের জীবনের হেফাজত। জীবনের হেফাজত আল্লাহ ফরজ করেছেন এবং জীবনের হেফাজতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বিধান নাজিল করেছেন যে যে ব্যক্তি কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে তার জন্য শাস্তি রয়েছে, দুনিয়ার শাস্তি দণ্ডবিধি রয়েছে, আখেরাতের শাস্তি রয়েছে। মহান আল্লাহ তাই বলছেন কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, কেউ যদি কোন ব্যক্তিকে মুসলিমকে হত্যা করে তাহলে তার জন্য কিসাসকে আল্লাহ বিধিবদ্ধ করেছেন, ফরজ করেছেন, হত্যার বিনিময়ে হত্যা আল্লাহ ফরজ করেছেন, কুতিবা ফরজ করা হয়েছে যাতে করে মানুষের জীবনের হেফাজত করা সম্ভব হয়। ওয়ালাকুম ফিল কিসাসে হায়াতুন, এ দণ্ডবিধি কিসাস হত্যার বদলে হত্যাই তোমাদের জীবন রয়েছে, জীবন রয়েছে, অসংখ্য মানুষের জীবন বেঁচে যাবে। যদি এই দণ্ডবিধি কায়েম না করা হয় তাহলে খুনি মানুষ একের পর এককে খুন করতে থাকবে, কোন রকমের ভয় ভীতি তার অন্তরে জন্মাবে না। তৃতীয় বস্তু যার হেফাজত করতে হবে তা হচ্ছে বিবেক জ্ঞান। এই বিবেক জ্ঞান এর হেফাজতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন নিশাগ্রস্ত বস্তু। যেসব বস্তুর দ্বারা নিশাগ্রস্ত হয়ে যায় মানুষ সেসব বস্তুকে আল্লাহ হারাম করেছেন, মাদক দ্রব্য হারাম করেছেন। এবং এই জ্ঞান বিবেককে সুস্থ রাখার জন্য, সহি সালামত রাখার জন্য, নিরাপদ রাখার জন্য আল্লাহ রাব্বুল আলমিনের বিধান হচ্ছে শাস্তি। যে ব্যক্তি মদ্যপান করবে, নিজের মস্তিষ্ক বিকৃত করবে, যে ব্যক্তি নিশাগ্রস্ত হবে তার জন্য দণ্ডবিধি আল্লাহ রাব্বুল নাজিল করেছেন এবং দুনিয়া এবং আখেরাতের শাস্তির কথা বলেছেন। চার নম্বরের বস্তু হচ্ছে ধন সম্পদের হেফাজত করা। মানুষ বেঁচে থাকলে ধন সম্পদের প্রয়োজন, সুতরাং মানুষের জীবনের হেফাজত করতে হলে ধন সম্পদের হেফাজত করতে হবে। ধন সম্পদের হেফাজতের জন্য আল্লাহ রাব্বুল বলেছেন যে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিলবাতিল, বাতিল পন্থায় একে অন্যের ধন সম্পদ ভক্ষণ করবে না, একের ধন অন্যের জন্য হারাম, সামান্য হোক আর বেশি হোক, কম হোক আর ছোট হোক আর বড় হোক। তার সাথে সাথে কেউ যদি কারো ধন সম্পদের ওপর হস্তক্ষেপ করে, চুরি করে, তাহলে আল্লাহ হাত কাটার বিধান নাজিল করেছেন, ওয়াসারিক ওয়াসারিকাতু ফাকতাউ আইদিহিম, যাতে করে অন্যের ধন সম্পদের হেফাজত করা যায় চোর থেকে। ডাকাতি করে, ছিনতাই করে, তাহলে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হত্যার শাস্তি রেখেছেন যাতে করে ডাকাত ছিনতাইকারীদের থেকে মানুষের ধন সম্পদের হেফাজত করা যায়। পাঁচ নম্বরে হচ্ছে মানুষের মান সম্মান ইজ্জত আবরুর হেফাজত করা, মান মর্যাদার হেফাজত করা, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জেনাকে হারাম করেছেন। যে জেনার দ্বারা কলঙ্কিত হয় যার সাথে, জেনার সাথে যারা জড়িত ব্যক্তি এবং যেই বংশের লোক এইরকম কুকাজে লিপ্ত হয় সমস্ত বংশের লোকেরা লজ্জিত হয়, কলঙ্কিত হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মান সম্মানের ইজ্জতের বংশের সুরক্ষার জন্য জেনার শাস্তি দণ্ডবিধি নাজিল করেছেন যে আজানিয়াতু আজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, যদি অবিবাহিত হয় তাহলে 100 কোড়া করে লাগাইতে হবে, আর যদি বিবাহিত হয় তাহলে তাকে রজম সংসার করে হত্যা করে দিতে হবে, যাতে করে মানুষ সমাজে জেনা ব্যভিচার না ছড়ায় এবং মানুষ মানহানি না হয়, সম্মান নষ্ট না হয়, ইজ্জত আবরু নষ্ট না হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই পাঁচটি বিষয়ের একটি বিষয় হচ্ছে মানুষের জীবনের হেফাজত করা, আত্মহত্যা হারাম, এতে কোন দ্বিমত নেই। সমস্ত মুসলিম উম্মার আলমাই কিরাম কোরআন সুন্নার আলোকে তাদের ইজমা ঐক্যমত রয়েছে যে আত্মহত্যা হচ্ছে হারাম। যেমন অন্য কোন ব্যক্তিকে খুন করা হারাম, তেমনি নিজের নফসকে, নিজেকে হত্যা করা হারাম। শুধু তাই নয়, বরং ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে অন্য ব্যক্তিকে খুন করা চাইতে শক্ত হারাম। দুটি হচ্ছে খুন করা, শক্ত হারাম হচ্ছে নিজেকে হত্যা করা, আত্মহত্যা করা, কারণ অন্য ব্যক্তিকে হত্যা যদি কোনো মানুষ করতে যায় তো হতে পারে সেই ক্ষেত্রে হত্যা করতে সে সক্ষম হতে পারে, আবার নাও পারতে পারে, তার হাত থেকে ছুটে যেতে পারে, বেঁচে যেতে পারে। কিন্তু নিজেকে যদি কেউ হত্যা করতে চায় তাহলে বাঁচা মুশকিল, বেশি সক্ষম এই ক্ষেত্রে। একজন মানুষ অন্য ব্যক্তিকে হত্যা করছে আর একজন মানুষ নিজেকে হত্যা করছে, কে বেশি সক্ষম? যে ব্যক্তি নিজে নিজেকেই হত্যা করছে সে বেশি সক্ষম, তার আয়ত্তে রয়েছে নিজের নাস, নিজেকে হত্যা করা বেশি। অন্য ব্যক্তি খুব সহজে হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু নিজে না, আত্মহত্যা করলে হাতছাড়া হওয়ার সম্ভাবনা খুবই কম আছে। অন্য কোন মানুষ আশেপাশে না থাকে, যদি বাঁচিয়ে না নেয় সেই সময়, সেই সময় না দেখতে পায়, তাহলে আত্মহত্যা অনিবার্য তার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন সূরা নিসার আয়াত নম্বর 29-30-এ, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেকে হত্যা করো না, তোমরা নিজেকে হত্যা করো না। এই আয়াতের দুইটি তাফসির আছে। একটি হচ্ছে নিজেকে হত্যা করা মানে আত্মহত্যা করা, যেহেতু আল্লাহ বলছেন আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেকে হত্যা করিও না, শাব্দিক অর্থ হচ্ছে নিজেকে হত্যা করা। সুতরাং এর অর্থ হচ্ছে আত্মহত্যা করা হারাম, আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ হারাম করেছেন। আর আরেকটি তাফসির হচ্ছে যে একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করে সেটিও এর মধ্যে সামিল, তোমরা একে অপরকে হত্যা করিও না। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা একে অপরকে হত্যা করিও না। ইন্নাল্লাহ কানা বিকুম রাহিমা, কারণ আল্লাহ তোমাদের উপর অত্যন্ত দয়াবান। বলছিলাম যে আল্লাহ কত দয়াবান, বান্দার চাইতে। আপনি যে আপনার উপর দয়া করেন, আপনি যে আপনার ছেলে মেয়েদের উপর দয়া করেন, আপনি আপনার স্ত্রীর উপর দয়া করেন, হ্যাঁ, আপনি সহানুভূতি হন একে অন্যের, এর চাইতে অনেক বেশি দয়াবান আর রাহমুর রাহিমিন আল্লাহ রাব্বুল আলামিন। আপনি নিজের উপর দয়া করেন কিন্তু নিজের উপর আঘাত করছেন, অনেক ক্ষেত্রে আপনি নিজের উপর আঘাত করছেন, বিড়ি সিগারেট ধূমপান করে, জর্দা খেয়ে, মাদক দ্রব্য খেয়ে আপনি নিজের উপর কুড়ালি মারছেন, আঘাত করছেন, আল্লাহ রাহমুর রাহিমিন। হারাম বস্তু খেয়ে, হারাম কাজ করে, ফরজ ওয়াজিব কাজ না করে, নামাজ না পড়ে গুনাহগার হচ্ছেন, নিজের পরিণাম ধ্বংস করছেন। এত সুন্দর শরীর, এত সুন্দর চেহারা, এত সুন্দর চুল, এত সুন্দর দাড়ি, এত সুন্দর নাক, মুখ, চোখ, সব জাহান্নামে জ্বলবে। আল্লাহ আকবার, আল্লাহ বলছেন না, তুমি তো নিজেকে জাহান্নামে জ্বালাবে না অন্যায় কাজ করে। আল্লাহ কত আরহামুর রাহিমিন যে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল জান্নাতে নিয়ে যেতে চান। ওয়াল্লাহ ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ দারুস সালামের দিকে আহ্বান করেন, ডাকছেন যে এসো জান্নাতে এসো, কেন জাহান্নামে যাবে? কত আরহামুর রাহিমিন আল্লাহ রাব্বুল আলামিন। যেন আমরা অনেক সময় চিন্তা করি যে আমার ছেলে, আমার মেয়ে, এর কষ্ট হচ্ছে, এই সময় কষ্ট লাগছে তাকে জাগাতে, অথচ নামাজের রক্ত চলে যাচ্ছে। আপনি দয়া করলেন না? আপনার চাইতে বেশি দয়াবান আল্লাহ রাব্বুল আরহামুর রাহিমিন, যিনি আদেশ করেছেন নামাজে যে নামাজ পড়লে জান্নাতে যেতে পারবে। আর তুমি ছেলেটা তো এক্ষুনি ঘুমিয়েছে, আর ছেলেটাকে ফজরে জাগিয়ে দিব, তারপরে পরীক্ষার জন্য অনেক রাত ভোর পড়াশোনা করেছে, তাহলে তো ছেলেটার কষ্ট হয়ে যাবে। সারা রাত জেগে পড়াশোনা করেছে আর এক্ষুনি এসে ঘুমিয়েছে, আবার আসরে উঠিয়ে দেব, খুব দয়া করছেন মনে হচ্ছে, তাই না? দয়া তো, সারা রাত মেহনত করে এসছে, ডিউটি করে এসছে, আর ফজরে জাগিয়ে দেবো, ভোর দুটোর সময় তিনটার সময় শুয়েছে, তাকে আবার জাগিয়ে দেব, থাক পরে পড়ে নেবে। আপনি দয়া করলেন না, আপনি ক্ষতি করলেন, কুড়ালি মারলেন তাকে। ইন্নাল্লাহ কানা বিকুম রাহিমা, আল্লাহ অতি দয়াবান তোমাদের উপর, সুতরাং তোমাদেরকে আত্মহত্যা করতে নিষেধ করছেন। একে অন্যকে হত্যা করা যেমন আল্লাহ নিষেধ করছেন, তেমনি আত্মহত্যা করতে আল্লাহ নিষেধ করছেন। ওমাইয়া ফাল যালিকা উদওয়ানা ওয়া যুলমা, তবে কেউ যদি এরকম করে, আল্লাহ নিষেধ করলেন, তারপরে যদি কেউ হত্যা করে নিজেকে অথবা অপরকে, তো যদি আত্মহত্যা করে, আত্মহত্যা কেমন? একে অন্যকে খুন করা কেমন? উদওয়ানা ওয়া যুলমা, আল্লাহ বলছেন এটা হচ্ছে সীমা লঙ্ঘন করা, বাড়াবাড়ি করা আর জুলম অত্যাচার করা। তাহলে নিজেকেই খুন করুক আর অপরকেই খুন করুক, এর নাম হচ্ছে জুলম আর সীমা লঙ্ঘন। আল্লাহ বলছেন উদওয়ানা ওয়া যুলমা, ফাসাউফা নুসলিহি নারা, তাহলে আমি সেই ব্যক্তিকে যে ব্যক্তি আত্মহত্যা করলো তাকে আমি জাহান্নামে প্রবিষ্ট করব, জাহান্নামে দাখিল করব। ফাসাউফা নুসলিহি নারা, তাকে অচিরেই শীঘ্রই আমি জাহান্নামে দাখিল করব। ওয়াকানা যালিকা আলাল্লাহি ইয়াসিরা, আর জাহান্নামে দাখিল করা আল্লাহর জন্য, শাস্তি দেওয়া আল্লাহর জন্য খুব সহজ। শাস্তি দেওয়া আল্লাহর পক্ষে যতই শক্তিমান হোক না কেন, যতই রাজা ধীরাজা হোক না কেন, যতই বড় পুঁজিপতি হোক না কেন, যতই ধনজনের মালিক হোক না কেন, আল্লাহর জন্য শাস্তি দেওয়া অতি সহজ। ওয়াকানা যালিকা আলাল্লাহি ইয়াসিরা, এই জন্য ফেরাউনকে যখন আল্লাহ শাস্তি দিলেন সেই লোহিত সাগরে হাগুডুবু করছে, তখন বলছে আমান্তু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এখন এখন অসহায়, তুমি তো বলছিলে আনা রব্বুকুমুল আলা, আমি মহান প্রভু, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গাইরি, আমার ছাড়া তোমাদের মাবুদ উপাস্য আছে কোথায়, আমার পূজা করো তোমরা, মিশরবাসীকে বলেছিল। কত অসহায় অবস্থা, অসহায় অবস্থা, বড় বড় জালেম, আর জালেম হোক আর সে ভালোই মানুষ হোক, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত ক্ষমতার কাছে অসহায়। যখন আল্লাহর আজাব চলে এসছে, আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর ডাক চলে এসছে, যখন কোন রকমের বিপদ চলে এসছে, তখন যে কোনো মানুষ অসহায় আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কাছে। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসিরা, শাস্তি দেওয়া মানুষকে তার পাপের আল্লাহর নিকট বড় সহজ। তাহলে আত্মহত্যার হুকুম হচ্ছে যে হারাম, এবং এই ক্ষেত্রে ইজমা রয়েছে, ঐক্যমত রয়েছে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আত্মহত্যা হারাম, তা কোরআন দ্বারা প্রমাণিত, কোরআনে কারীমের আয়াত দ্বারা প্রমাণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বহু হাদিস দ্বারা প্রমাণিত, যে হাদিসগুলির বেশ কিছু হাদিস আপনাদেরকে শোনাব আজকে, আর ইজমার দ্বারা প্রমাণিত, অর্থাৎ সমস্ত উম্মতের ঐক্যমত ইজমা রয়েছে যে আত্মহত্যা হারাম। কেউ ওই কথা বলে না আত্মহত্যা জায়েজ আছে, যে কোন কোন ক্ষেত্রে আত্মহত্যা করা যাবে না, আত্মহত্যা সর্ব অবস্থায় হারাম। কোরআনে কারীমের দলিল একটি আয়াত আপনাদেরকে শোনালাম, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, স্পষ্ট তোমরা আত্মহত্যা করবে না। আরেকটি আয়াত, এবং এই রকম আয়াত কোরআনে কারীমে বহু রয়েছে, বহু জায়গায় রয়েছে, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, সূরা আনআম রয়েছে, সূরা ফুরকানে রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে, ওয়ালা তাকতুলু আন-নাফসাল্লাতি হারামাল্লাহ, এমন কোন নফসকে, এমন কোন ব্যক্তিকে, এমন কোন আত্মাকে হত্যা করিও না, এমন কোন মানুষকে হত্যা করিও না যাকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন, হারাম আল্লাহ, ইল্লা বিল হক, তবে ন্যায় সঙ্গত হলে, ন্যায় সঙ্গত ছাড়া সবগুলি হচ্ছে অন্যায়। ন্যায় সঙ্গত কোথায়, আর এ হত্যা কার হাতে, ইসলামিক সরকার, ইসলামিক দেশের মুসলিম সরকার, এবং ইসলামী আইনের বাস্তবায়ন করে সেই সরকারের জন্য তিনটি ক্ষেত্রে শুধু জায়েজ আছে কোন ব্যক্তিকে হত্যা করা। কোন ব্যক্তি ইসলাম বিমুখে মুরতাদ হয়ে গেলে, মুসলিমের সন্তান বা ইসলাম গ্রহণ করলো, বলে আমি ইসলাম মাসালাম, আমি ইসলাম ইসলাম মানি না, আমি আজকে থেকে খ্রিস্টান, আজকে থেকে হিন্দু, আজকে থেকে ইহুদি, আজকে থেকে আমি নাস্তিক, কাল মার্সের অনুসারে আমি মুসলমান নাই, তাহলে সেই ব্যক্তিকে খুন করা, তাই সেই ব্যক্তিকে হত্যা করা মুসলিম সরকারের জন্য ফরজ, মুস্তাহাব নাই বা জায়েজ শুধু নাই, ফরজ। জি, কারণ আল্লাহর সত্য দিন কে এইভাবে সে পেছনে ছেড়ে দিয়ে বিমুখ হল, যে অনেক লোক যাদের ইমান দুর্বল, এই লোকগুলি যদি বাজারে মার্কেটে ঘোরাফেরা করে বুক ফুলিয়ে, তাহলে তারা সন্দিহান হয়ে পড়বে, যে এত ডাক্তার ইঞ্জিনিয়ার, অমুক ব্যক্তি, অমুক বৈজ্ঞানিক, আর অমুকে শিক্ষিত মানুষ, এম এ পাস, আর এই সেই, সেই ব্যক্তি নাস্তিক, সেই ব্যক্তি মুসলিম ছিল, আজকে খ্রিস্টান হয়ে গেল, কাদিয়ানি হয়ে গেল, তাহলে আমি হলে কি হবে, বহু লোক জাহান্নামের রাস্তা ধরে নেবে। সুতরাং এই বিষাক্ত রোগ যে ক্যান্সার রয়েছে, ক্যান্সারকে সমাজ থেকে সরাইতে হবে, কিন্তু এটি জনসাধারণ কাজ না, কোন আলেমের কাজ না, কোন দেশের লোকের কাজ না, বিচার সালিসের কাজ না, এই কাজটি হচ্ছে সবসময় মনে রাখবেন কার, মুসলিম সরকারের, তাদের ফরজ, তাদেরকে কালকে আমাদের জবাবদাহি করতে হবে, দেশে নাস্তিক যদি থাকে, দেশে যদি মুরতাদ থাকে, তাদেরকে শাস্তি না দেয় তাহলে। আর তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু দামু ইমরি মুসলিম ইল্লা বি, তিনটির একটি কারণে রক্ত হালাল হবে মুসলিমের, না হলে রক্ত হালাল নাই, একটি হয়ে গেল মুরতাদ, আর নফস বিন নফস, কেউ যদি কোন নিরীহ মানুষকে, নির্দোষী মানুষকে, যার খুন করা তার হাতে নেই, জি, তাকে যদি খুন করে, কোন মুসলিমকে হত্যা করে, তাহলে তাকে হত্যা করা হবে, তার বলে কুতিবা আলাইকুমুল কিসাস, আল্লাহ বলেছেন কিসাস ফরজ। তৃতীয় ক্ষেত্র হচ্ছে আসাইয়ে বুজানি, বিবাহিত বা বিবাহিতা যদি ব্যভিচারে লিপ্ত হয়, স্বীকারোক্তি দ্বারা প্রমাণ হয় অথবা সাক্ষী প্রমাণ, চারজন সাক্ষী প্রমাণ দিয়ে, এই ক্ষেত্রে চারজন লাগবে সাক্ষী, দুজন দিয়ে হবে না, সমস্ত ক্ষেত্রে দুজন সাক্ষী চলবে। যে না ব্যভিচার এমন একটি বিষয়, মানে ইজ্জতের বিষয়, যে সেই বিষয়ে চারটি সাক্ষী নিয়ে আসতে হবে, আর না হলে স্বীকারোক্তি হইতে হবে। তিনটি ক্ষেত্র ছাড়া কারো রক্ত হালানো, ওয়ালা তাক্তুলুন নাফসাল্লাতি হারামাল্লাহ, আল্লাহ বলছেন কোন এমন ব্যক্তিকে হত্যা করিও না, তার মধ্যে আপনিও, হ্যাঁ নিজেকে হত্যা করো, সুতরাং আত্মহত্যা করা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে ইরশাদ, সূরা আনআমের আয়াত 151 আয়াত, আরেক আয়াতে ইরশাদ করে সূরা বাকারা 195 নম্বর আয়াতে, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেকে ধ্বংসে পতিত করিও না, ওয়ালা তুলকু বিআইদিকুম, তোমরা নিজেকে ধ্বংসে পতিত করিও না, ও আহসানু, বরং তোমরা কি করবে, সৎ আচরণ করবে, নিজেকে ধ্বংস তো করবেই না, ধ্বংসের দিকে ধাক্কা দেবে না, ধ্বংসের দিকেও পাঠাইতে হবে না, যেমন এই যেখানে আশঙ্কা আছে যে এইরকম ক্ষেত্রে গেলে আমার জীবনের বিপদ আছে, একেবারে মরে যাব, জীবন চলে যাবে এরকম ভয় হয়তো নাই, কিন্তু আশঙ্কা আছে, সাথে সাথে হোক আশঙ্কা আছে অথবা কিছুদিন পরে হোক আশঙ্কা। এই জন্য নেশা জাতীয় জিনিস, মাদক দ্রব্য, তামাক জাতীয় জিনিস, বিড়ি সিগারেট এই আয়াতের আওতাতে হারাম, নিজেকে ধ্বংসে পতিত করা। হ্যাঁ ধীরে ধীরে ধীরে যে ব্যক্তি সিগারেট খায়, যে ব্যক্তি জর্দা খায়, তামাক ব্যবহার করে, যে ব্যক্তি নিশার আর জিনিস ব্যবহার করে, তারা নিজেকে ধ্বংসে পতিত করে, ওই ব্যক্তির তাড়াতাড়ি মৃত্যু আসে। ওয়ালা ওয়ালা তুলকু বিআইদিকুম মেলা তাহলুকা, তাহলে কি করতে হবে, আল্লাহ বলছেন ওয়া আহসানু, সদাচরণ করো, সদাচরণ অন্যের সাথে করবেন, আপনার সাথে সদাচরণ করতে হবে, আর আপনার দেহের সাথে সদাচরণ করা, আপনার আত্মার সাথে সদাচরণ করা অন্তর্ভুক্ত হচ্ছে যে নিজের জীবনের হেফাজত করা, আত্মহত্যা না করা। ইন্নাল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন সৎ কর্মশীলদের কে, যারা সৎ আচরণকারী তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। এমনকি নবী করিম সাল্লাম পশু পাখির সাথে জীব জন্তুর সাথে সদাচরণ করতে বলেছেন, মানুষ তো দূরের কথা, নিজের জীবন তো দূরের কথা। সুতরাং আত্মহত্যা এই আয়াত দ্বারাও হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস, বহু হাদিস রয়েছে, প্রথম হাদিস শোনায় যে হাদিসটি প্রায় কিতাবে রয়েছে সে আছে তার বুখারী মুসলিম আবু দাউদ নাসাঈ তিরমিজি ইবনে মাজাহ মুসনাদ আহমদ, সাহাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাতালা নাফসাহু বিশাইইন, কোন ব্যক্তি যদি কোন অস্ত্র দ্বারা কোন কিছুর দ্বারা নিজেকে হত্যা করে, আত্মহত্যা করে, উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সেই বস্তু দিয়েই তাকে শাস্তি দেওয়া হবে। কিয়ামতের দিনে জাহান্নামে, একে তো জাহান্নামে থাকবে আর জাহান্নামে জ্বলতেও থাকবে, আর যেই বস্তু দিয়ে নিজেকে ধ্বংস করেছে, আত্মহত্যা করেছে, তা দিয়েই তাকে শাস্তি দেওয়া হবে। যদি কেউ নিজেকে গুলি মেরে হত্যা করে, তাহলে সেইভাবে জাহান্নামে তাকে বারবার করে গুলি মারা হবে আর শাস্তি দেওয়া হবে। কেউ যদি বিষ খেয়ে, বিষ পান করে আত্মহত্যা করে, তাহলে সেইভাবে জাহান্নামে জ্বলতেও থাকবে আর বিষ পান করানো হবে তাকে। কেউ যদি পাহাড় থেকে, নবী সাল্লামের হাদিসে বিস্তারিত এই বিষয়টি রয়েছে, যেভাবে যে নিজেকে হত্যা করল, কেউ ট্রেনের তলে পড়ে ছাদের উপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল, বিভিন্ন রকম ভাবে মানুষ আত্মহত্যা করে, যে যেভাবে নিজেকে হত্যা করবে সেইভাবেই তাকে জাহান্নামে কাল কিয়ামতে শাস্তি দেওয়া হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস। আরো বলা হয়েছে আত্মহত্যাকারী সম্পর্কে যে আত্মহত্যাকারী জাহান্নামী, আত্মহত্যাকারী জাহান্নামী, এবং এই আত্মহত্যাকারীর দুনিয়ারও শাস্তি রয়েছে, আখিরাতেরও শাস্তি রয়েছে, সেই শাস্তিগুলি বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লোক সম্পর্কে বললেন যে লোকটি আত্মহত্যা করেছিল, আগের যুগের ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুনদুব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, কানা রাজুলুন মিম্মান কানা ক্বাবলাকুম, একজন মানুষ ছিল তোমাদের পূর্ব যুগে, অর্থাৎ আগের যুগে, আগের উম্মতের লোক ছিল, বনি ইসরায়েলদের লোক, কানা বিহি জুরহুন, আহত ছিল, শরীরে জখম ছিল, ব্যথা আর বরদাস্ত করতে পারছে না, বিভিন্ন কারণে আত্মহত্যা হয়, তার মধ্যে একটি হচ্ছে যে কষ্ট আর বরদাস্ত করা যাচ্ছে না। আমরা ছোটকালে দেখেছি পেটের রোগ খুব বেশি থাকতো, আমাদের সে পেটের রোগ খুব বেশি, খাওয়া দাওয়ায় ভেজালের কারণে পেটের ব্যথা, তারপরে অপারেশনের ব্যবস্থা ছিল না, যার ফলে পেটে পাথর হয়েছে, পাথর হয়েছে, পেট শক্ত হয়ে গেছে, আর পেটের ব্যথায় থাকতে পারছে না। অনেকে এরকম আত্মহত্যা করতো, আর বরদাস্ত হচ্ছে না পেটের ব্যথা, আত্মহত্যা করতো। এই লোকটি আহত ছিল, জখমের কষ্ট আর বরদাস্ত করতে পারছে না। ফা খাজা সিকিনান, একদিন সে ছুরি হাতে নিল, নাহারা বেহাইয়া দাহ, আর সে ছুরি দিয়ে হাতগুলোকে কেটে দিল, হাতগুলিকে কেটে দিল যে তাড়াতাড়ি করে মত চলে আসবে। তাহলে হাতের অঙ্গল একটা একটা করে কাটতে কাটতে কাটতে হাতগুলিকে কেটে দিল। ফামা রাক আদাম হাত্তা মাত, রক্ত এত বেশি প্রবাহিত হল যে সে অবস্থায় সে মারাই গেল, আত্মহত্যা করল। কাল আল্লাহ আজাল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলমিন বলছেন হাদিসে কুদসি এই ব্যক্তি সম্পর্কে, আগের যুগের ঘটনা, আব্দি বা দারানি বেনাফসি, আমার এই বান্দা, বান্দা বললেন আল্লাহ রব বলেন, বান্দা মানে শুধু নেক বান্দা নয়, আল্লাহর বান্দা সবাই বান্দা, কিন্তু হ্যাঁ আল্লাহর বান্দা সবাই বান্দা। বান্দা দুই রকম, এক হচ্ছে অনগত বান্দা আর অবাধ্য বান্দা। জি, মুসলিম মমিন যারা নেকির কাজ করে, গুনহার কাজ করে না, আর গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করে, তার হচ্ছে অনগত বান্দা। ভুল হতে পারে, যদি ভুল হয়ে যায় সবসময় তওবা করে, সকাল বিকাল সবসময় তওবা করে। নবী করিম সাল্লাম তাই শিখিয়েছেন, দিনে একশো বার করে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়তেন, অথচ তার আগের পরে সব গুনাহ মাফ, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। তাহলে যদি এইরকম অনুগত হয় যে আল্লাহ জেনে শুনে ভুল করি না, ভুল করার চেষ্টা করি না, ভুল করার পিছনে ছুটি না, কিন্তু যদি ভুল হয়ে যায়, পদস্কলন ঘটে, আমরা তওবা করছি আল্লাহ, অনুগত বান্দা, ফরমাবরদার বান্দা। আর নাফরমান বান্দা, বিরুদ্ধাচরণকারী বান্দা, যে কোনো কাফের নাফরমান বান্দা, কাফেরকেও বান্দা আল্লাহ বলেছেন। তাহলে আত্মহত্যাকারী আল্লাহর বান্দা, কেমন করে বান্দা এই কথাটি বুঝায়? অনেকে প্রশ্ন, আরে কাফেরকে হিন্দুকে আল্লাহর বান্দা বলে দিল, ইহুদি খ্রিস্টান আল্লাহর বান্দা, জি আল্লাহর বান্দা। হ্যাঁ, আল্লাহ রাব্বুল কোরআন বলছে ওয়াল্লাহ ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আকাশ, জমিনে যা আছে, যে কেউ আছে, সবাই আল্লাহকে সিজদা করে। হিন্দু আল্লাহকে সিজদা করে, ইহুদি খ্রিস্টান আল্লাহকে সিজদা করে, নাস্তিক আল্লাহকে সিজদা করে, তো আল্লাহ তো বলছেন, তাহলে কোন সিজদা? জি, ওই ক্ষেত্রে, যেই ক্ষেত্রে উপায় নেই, যেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের যে প্রাকৃতিক সিস্টেম আছে, নীতিমালা আছে, তার বিরুদ্ধে আচরণ করতে পারে না। মাথা থেকে পা পর্যন্ত কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আল্লাহ শুধু মুসলিমকে সৃষ্টি করেছেন না, ইহুদি নাসারা হিন্দুকে আল্লাহ সৃষ্টি করেছেন, সবাইকে আল্লাহ সৃষ্টি করেছেন না? যে মূর্তি পূজা করছে, কবরে সেজদা করছে, যে ইহুদি খ্রিস্টান, যে নাস্তিক, যে বলছে আমি ধর্ম মানি না, সবাইকে আল্লাহ সৃষ্টি করেছেন। আর আমরা মুসলিমরা মুখ দিয়ে খাই, তারা কি দিয়ে খায়? মুখ দিয়ে খায় না, নাক দিয়ে খেতে পারবে? কোন হিন্দু, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক যে বলছে না আমরা সব প্রাকৃতিক, ঠিক আছে প্রাকৃতিক ভাবে নাক দিয়ে খাও। হ্যাঁ, আমরা পায়ে চলি, হাতে ধরি, হ্যাঁ এই ব্রেন দিয়ে চিন্তা করি, তাই না? যারা আল্লাহর নাফরমান, চলুক তো মাথার ভরে, মাথার ভরে চলো। মুসলিম যারা আল্লাহর অনুগত মান্না, তারা পায়ে ভর দিয়ে চলে, পায়ে হাঁটে, তোমরা মাথার ভরে হাঁটো, পারবে? অসম্ভব। আল্লাহ রব্বুল আলামিনের যে প্রাকৃতিক নীতিমালা, সৃষ্টিগত নীতিমালা, তার বিরুদ্ধে আচরণ করতে পারবে না। তাহলে এই ক্ষেত্রে বাধ্য আল্লাহর গোলাম কিনা? আল্লাহর সৃষ্টি আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহর বান্দা তারা, কিন্তু না ফরমান বান্দা। যেই ক্ষেত্রে স্বাধীনতা আছে, কলেমা পড়ো, জানা পড়বো না, পড়তেও পারে নাও পড়তো, স্বাধীনতা, মুসলিম পড়লো, কাফের পড়লো না, নামাজ পড়ো, বেনামাজি পড়লো না, স্বাধীনতা আছে। কিন্তু যদি ওই মুখ দিয়ে খাওয়ার মতো, নাক দিয়ে শোনার মতো, কান দিয়ে শোনার মতো, চোখ দিয়ে দেখার মতো, হাত দিয়ে ধরার মতো, এইরকম যদি বাধ্য আল্লাহ করতেন, তাহলে সেও নামাজ পড়ত, ঠিক না? কিন্তু যেখানে স্বাধীনতা দিয়েছে, তখন নাফরমান হয়ে গেল, নাফরমান হয়ে গেল। এই জন্য বান্দা সবাই, তবে নাফরমান বান্দার জন্য আল্লাহ জান্নাত রাখেনি, ফার্মা বারদার বান্দা, অনগত বান্দার জন্য আল্লাহ জান্নাত তৈরি করে, ওয়াইদাত লিল মুত্তাকিন, আল্লাহ জান্নাত তৈরি করেছেন আল্লাহ ভীরু বান্দাদের জন্য, সংযত বান্দাদের জন্য। তো আল্লাহ বলেন আব্দি, এই নাফরমান বান্দা আত্মহত্যা করল, আমার বান্দা বলে আখ্যায়িত, আমার বান্দা কিন্তু নাফরমান বান্দা। বাদারানি বেনাফসি, সে তাড়াহুড়া করলো তার জীবন সম্পর্কে, তাড়াহুড়া তাকে করতে হইত না। মালাকুল মওতকে আমি পাঠাতাম, সে কেন হত্যা করার চেষ্টা করলো? মালাকুল মওতে তার রূহ কবজ করলো, কিন্তু সে নিজে তাড়াহুড়া কেন করলো? তোমার এই অধিকার নেই, তোমার কাছে এই বডি দিয়েছি আমানত, আমানত দিলে কি করতে হবে? আমানতের হেফাজত করতে হবে। আপনার কাছে যদি আমি টাকা পয়সার আমানত রাখি, সোনা দানার আমানত রাখি, তা আপনি এদিক সেদিক করতে পারবেন? হ্যাঁ, সেটা নিজে ব্যবহার করতে পারবেন না? আমানত আমানত যখন চাইব সেই দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মাথা থেকে পা পর্যন্ত সবকিছু আমাকে আপনাকে আমানত দিয়েছে, আর বলেছেন হেফাজত করো, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, জি, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, ধ্বংস করবেন না নিজের জীবনকে, এই আমানতের হেফাজত করো, যখন চাইব ফিরিয়ে দিবে, মালাকুল মওতকে পাঠাবো তখন ফিরিয়ে দিবে, চলে আসবে তখন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম, মাটি থেকে সৃষ্টি করেছি, মাটিতে আবার ফেরাবো, যেদিন আমি ফেরাবো সেদিন ফিরবে। আর নিজে থেকে তাড়াহুড়া করবে না যে আমি থাকবো না পৃথিবীতে, আমি চলে যাবো, আমি আত্মহত্যা করবো, আর থাকবো না, জীবন রাখবো না, এই ইখতিয়ার তোমার নেই, এই ইখতিয়ার তোমার নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ বললেন হাররাম তো আলিহিল জান্নাহ, তাড়াহুড়া করলে তুমি মরার জন্য, আত্মহত্যা করলে হাররাম তো আলিহিল জান্নাহ, আমি জান্নাত এর জন্য কি করলাম, হারাম করে দিলাম। তাহলে আত্মহত্যাকারীর জন্য জান্নাত হারাম, জান্নাত হারাম মানে জাহান্নাম তাহলে অবধারিত। আগে কথাটি বললাম সংক্ষেপে, যেই ব্যক্তি যেই বস্তু দিয়ে নিজেকে হত্যা করবে সেই ব্যক্তিকে সেইভাবে আল্লাহ সেই বস্তু দিয়েই শাস্তি দেবেন। প্রিয় নবী সাল্লাম বলছেন মান কাতালা নাফসাহু বিহাদিদা, যে ব্যক্তি আত্মহত্যা করলো লোহার দ্বারা, লোহার অস্ত্র দিয়ে আত্মহত্যা করলো, লোহার যে কোন অস্ত্র দিয়ে আত্মহত্যা করলো, তার এই লোহার অস্ত্র কাল কিয়ামতে জাহান্নামে তার হাতে থাকবে, বন্দুক দিয়ে আত্মহত্যা করেছিল, হ্যাঁ গুলি মেরে বন্দুক হাতে থাকবে, ছুরি দিয়ে, হ্যাঁ ছুরি হাতে থাকবে, ইয়াতাওয়াজ্জা বিহা ফি বাতনিহি ফি নারে জাহান্নামা খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা, জাহান্নামে চিরকাল অবস্থান করবে এবং সেখানে এই লোহা দিয়ে লোহার অস্ত্র দিয়ে নিজের শরীরে আঘাত করতে থাকবে, আঘাত করতে থাকবে, যেখানে যেভাবে আঘাত করেছে আঘাত করতে থাকবে, আর জাহান্নামে চলতে থাকবে। ওয়ামান শারিবা সুম্মান, আর যে ব্যক্তি বিষ পান করেছিল, ফাকাতাল নাফসাহ, এবং আত্মহত্যা করেছিল, ফাওয়া তাহাসাহু ফি নারি জাহান্নামা, সেই ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে এবং জাহান্নামে বিষ পান করতে থাকবে, বিষ পান করতে থাকবে, খালিদান মুখাল্লাদান ফি আবাদা, সেখানে চিরকাল থাকবে। কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিরকাল থাকবে। এখন প্রশ্ন, একজন নামাজি যদি হয়, কালিমা পড়া মুসলমান আর নামাজ পড়ে, কারণ নামাজ না পড়লে ওই কালেমার কোন মূল্য নেই, কালেমাকে প্রমাণ করার জন্য যে আমি সত্যি কালেমা পড়েছি মুসলমান থাকার জন্য নামাজ পড়তে হবে, কালেমা পড়ে নামাজি যদি আত্মহত্যা করে, তাহলে কি খালেদান মুখাল্লাদ চিরকাল জাহান্নামে থাকবে? এই হচ্ছে প্রশ্নের জবাব, এখানেই দিয়ে দি। আত্মহত্যাকারী দুই প্রকারের, সে যদি মনে করে যে আমার জীবন, এই আমার জীবন আমি রাখবো না, এই আমার এখতিয়ার আছে, তাতে কি হলো, হালাল, আমি এর মালিক, যেমন আমার টাকা পয়সার মালিক, আমি কাকে দান করলাম কি করলাম না করলাম সেটা আমার ব্যাপার, সেই রকমই যদি মনে করে যে আমার জন্য আত্মহত্যা করা হালাল, তাহলে চিরকাল জাহান্নামে থাকবে, সেই ব্যক্তি কাফের। জি, খুন করা যদি কেউ হালাল মনে করে নিজেকে অথবা অন্য কোন মুসলিমকে, তাহলে সেই ব্যক্তি কাফের, বড় কাফের, সেই ব্যক্তি চিরকাল জাহান্নামে থাকবে, ওই শ্রেণীর কথা বলা হয়েছে এখানে। আরেক শ্রেণীর লোক হালাল মনে করেনি কিন্তু কষ্ট আর বরদাস্ত করতে পারেনি, মানসিক কষ্ট হোক আর দৈহিক শারীরিক কষ্ট হোক, বরদাস্ত করতে পারেনি, আর আমি থাকতে পারি না, বরদাস্ত করতে পারি না, আর কতদিন এরকম থাকবো, পেরেশানি আর শেষ নেই, আমি আত্মহত্যা করে দিলাম, কিন্তু সে গুনাহকে গুনাহ মনে করে, আত্মহত্যা গুনাহ, তাহলে সেই ব্যক্তি বড় ফাসেক, কাবিরা গুনাহ করলো। খালেদান মুখাল্লাদান মানে সে বহুকাল থাকবে, চিরকাল নয়, বহুকাল জাহান্নামে থাকবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমান, তার নামাজের কারণে, অন্য অন্য নেক আমল ফরায়েজ ওয়াজিবাত ঠিক আছে, তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হয়তো জান্নাত দেবেন ইনশাআল্লাহ। ওয়ামান তারাদ্দা মিন জাবালিন, আর কেউ যদি পাহাড় থেকে নিজেকে নিক্ষিপ্ত করে আত্মহত্যা করে ওই রকমই ছাদের উপর থেকে, ফাওয়া তারাদ্দা ফি নারে জাহান্নামা, জাহান্নামে পাহাড় থাকবে, জাহান্নামের মধ্যে জ্বলতে থাকবে, আর পাহাড়ের উপর থেকে আছাড় খেয়ে পড়বে, খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা, সেখানে চিরকাল অবস্থান করবে, যেমন বললাম রওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। ঘটনা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, শাহেদনা মা রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারা, খাইবারের যুদ্ধ সপ্তম হিজরিত হয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সপ্তম বছরে। সাহাবায়ে কেরাম বলছেন আবু হুরায়রা যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাইবারের যুদ্ধে শরীক হয়েছিলাম, অংশ নিয়েছিলাম যুদ্ধে, জিহাদ ফি সাবিলিল্লাহ। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলিন মিম্মান মাহু ইয়াদ্দা ইল ইসলাম, একজন মানুষ জিহাদ করছিল এবং ইসলামের দাবি করছিল, অর্থাৎ মুসলিম সে, আর মুসলিম হয়ে এই জিহাদে খাইবারের যুদ্ধে শরীফ হয়েছে, অংশ নিয়েছে। নবী করিম সাল্লাম তার সম্পর্কে বললেন, হাজ আমিন আহলিন্নার, এই ব্যক্তি জাহান্নামে, এই ব্যক্তি জাহান্নামে। ফালাম হাজার আল কেতাল, সাহাবাই কেরাম যারা এই নবী সাল্লামের এই ভবিষ্যৎবাণীটি শুনেছিলেন পেরেশান হয়ে গেছিলেন, বিব্রত অবস্থায়, এ কি ব্যাপার, একজন মানুষ জিহাদ করার জন্য এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন হাজ আমিন আহলিন্নার, এই জাহান্নামী। আল্লাহ আকবার, আশ্চর্য, হয় কি এর, সবাই দেখে আছেন যারা শুনেছেন এই কথাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কি অবস্থায়, কি হতে পারে, কি করছে এই লোকটি, দেখি কেন জাহান্নামে যাবে। যখন যুদ্ধ আরম্ভ হল, কাতাল রাজুল মিন আশাদ্দিল কিতাল, এই লোকটি খুব বেশি যুদ্ধ করল, এত বেশি যুদ্ধ করল, বহু কাফেরকে হতাহত করল, বহু কাফেরের উপর হানা দিল, আর আল্লাহর রাস্তায় তো জিহাদ করল, কিন্তু ভাগ্য খারাপ, ওয়াকাসরাত বিহিল জারাহ, খুব বেশি আহত হয়ে গেছিল, জিহাদ করে খুব বেশি আহত হয়ে গেছিল। ফাকাল নবী আসবাতাতহু ফাজা রাজুল মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া রাসূলুল্লাহ আরআইতা আর-রাজুল আল্লাযী তাহাদাসতা আন্নাহু মিন আহলিন নার কাদ কাতালা ফী সাবীলিল্লাহ মিন আশাদ্দিল কিতাল ফাকাসরাত বিহিল জারাহ। এই লোকটি সম্পর্কে আগে থেকে অনেক সাহাবায়ে কেরাম শুনে রেখেছেন, লোকটি জাহান্নামে, আবার দেখলেন যে খুব বেশি, আমাদের চাইতে বেশি লড়াই করলো সে আল্লাহর রাস্তায়, অনেক কাফেরকে হতাহত করল। একজন সাহাবি যাচ্ছেন নবী সাল্লামের কাছে, যার পর ইয়া রাসূলুল্লাহ, যার সম্পর্কে বললেন যে এই লোকটি জাহান্নামী, তাকে দেখলাম খুব বেশি লড়াই করলো, খুব বেশি আল্লাহর রাস্তায় লড়াই করলো, অনেক কাফেরকে হতাহত করলো এবং অত্যন্ত বেশি আহত হয়ে গেছে। উদ্দেশ্য সাহাবির, যে ইয়া রাসূলুল্লাহ, আপনার ভবিষ্যৎবাণীটি বদলাইতে হবে মনে হচ্ছে, কারণ লোকটি তো জিহাদ করল, এত বেশি জিহাদ করল, এত বেশি ইসলামের খেদমত করল, আর বললেন যে ইন্নাহুমিন আহলি নারি জাহান্নামি, কেমন কথা, বুঝতে পারছি না। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি নবী কাইসার আবার বলছেন, পুনরায় বলছেন কি, আমা ইন্নাহুমিন আহলি না, শোনো, জেনে রেখো যে এই ব্যক্তি জাহান্নামি। আমা ইয়ান্তিকুনিল হাওয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে খেয়াল খুশি কোনো কথা বলতেন না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যা কিছুই বলতেন আল্লাহর পক্ষ থেকে ঐশি বাণী ওহী হত, জিবরীল আলাইহিস সালাম আসতেন আর আসার পরে জানিয়ে দিতেন যে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই হবে, এই হবে, এই হবে, যে কোনো ক্ষেত্রে, সংবাদের ক্ষেত্রে হোক, আর হুকুম আহকাম বিধি বিধানের ক্ষেত্রে, শরীয়তের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। فقاد بعض المسلمين يرتاب, কিছু মুসলমান সন্দিহান হয়ে পড়লেন, এই ব্যাপার কি, যদি এর অবস্থা এই হয় যে জাহান্নামে, তাহলে আমরা কোথাকার হব, সন্দিহান হয়ে পড়েছে। فبينما هو على ذلك اذ وجد الرجل الم الجراح, এরকম অবস্থায় কিছুক্ষণ যাচ্ছে আর এই ব্যক্তি অত্যন্ত আহত হওয়ার কারণে অত্যন্ত ব্যথায় সে কষ্ট পাচ্ছে, তার কাছে তীরের ব্যাগ ছিল, আগের যুগে যারা তীর রাখতো, তীর ধনু, তো একটি ব্যাগ থাকতো যাতে তীরগুলি ঢুকানো থাকতো, বের করছে আর ছাড়ছে, বের করছে আর শত্রুর উপর ছাড়ছে, তীরের ব্যাগকে কেনানা বলা হয়। হাত দিয়ে একটা তীরকে বের করলো, ফান্তাজা মিন হাসাহমান, একটি তীর বের করে ফান্তাহারা বিহা, তীরটি এখানে ঢুকিয়ে দিল, এত বেশি কাফের বিরুদ্ধে জিহাদ করল, শেষখানার বরদাস্ত করতে পারল না, দুনিয়ার কিছুক্ষণের কষ্ট বরদাস্ত করতে পারল। তাহলে ধৈর্যের প্রয়োজন রয়েছে, মুসলিম কে ধৈর্য ধারণ করতে হবে, বিপদ আপদের ক্ষেত্রে, বালা মুসিবতের ক্ষেত্রে, দিনের পর অটলতার ক্ষেত্রে, হ্যাঁ, জীবনের বিভিন্ন ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। ইন্নি জাযাইতুহুম আল-ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফায়িজুন, আল্লাহ কালকে আমাকে বলবেন যে আজকের দিনে আমি ধৈর্যের কারণে তাদেরকে উত্তম প্রতিদান দেব, আন্নাহুম হুমুল ফায়েজুন, আর এরাই সফলকামী, এরাই সাকসেসফুল। তাহলে অধৈর্য হলে সফলতা আসবে না, দু চার দিনে নামাজ পড়লাম, রমজান মাসে বেশ মুসল্লি হয়ে গেল, তারাবি তাহাজ্জুদ মেলা কিছু পড়লো, আর তারপরে অধৈর্য, আরে সারা বছর নামাজ পড়া খুব ভারী লাগছে, নামাজ ছেড়ে দিলাম, অধৈর্য, দিনের উপর অটলতাই হচ্ছে ধৈর্য। বালা মুসিবত বিপদ আপদ আসলে হাহুতাশ শুরু করল, আত্মহত্যা করল, জি, সফল কামনা, ক্ষতিগ্রস্ত। ফাস্তাদা রিজালু মিনাল মুসলিমিনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনই দেখা সাহাবাকে অবলোকন করছেন, দেখতেছেন ব্যাপারটা কি, দেখি তো লোকটি কি করছে, যেমনই দেখেছেন যে লোকটি আত্মহত্যা করে দিল। বেশ কিছু সাহাবায়ে কেরাম যারাই দেখেছেন দৌড় দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে পৌঁছেছেন খবর দেওয়ার জন্য যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কথা রাসূলের কথা সত্য, আল্লাহু আকবার। গিয়ে বলছেন ফাকালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সাদাকাল্লাহু হাদিসাকা, আল্লাহ আপনার ভবিষ্যৎবাণী সত্যায়ন করে দিয়েছেন, বাস্তব প্রমাণ হয়ে গেছে যে সে জাহান্নামী। আপনি বলেছিলেন ইন্নাহু মিন আহলিন নার, আল্লাহ আপনার কথা আর সত্যতা প্রমাণ করে দিয়েছেন, আল্লাহু আকবার। কাদিন তাহারা ফুলানুন, ওই ব্যক্তি যে লড়াই করছিল সে আত্মহত্যা করে ফেলেছে। ফাকাতালা নাফসা, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া বিলাল, হে বিলাল, কুম ফাআযিন, যাও দাঁড়াও এবং আজান দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকজনকে ডাকার জন্য আজান দিতে বললেন। আজান মানে ঘোষণাও হতে পারে, ঘোষণা করে দাও, আজান মানে আসলে ঘোষণা করা, ঘোষণা করে দাও উচ্চ স্বরে, কারণ বেলাল রাজি আল্লাহ তাআলার আওয়াজ খুব উঁচু আওয়াজ ছিল, এজন্য তাকে মদিনা মসজিদে নবীর প্রথম মুয়াজ্জিন নিযুক্ত করা হয়েছিল। স্বপ্ন দেখেছিলেন অন্য সাহাবী আব্দুল্লাহ বিন যায়েদ ইবনে আব্দুর রব্বি, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলার আওয়াজ যেহেতু খুব উঁচা ছিল সেজন্য তাকে মুয়াজ্জিন নিযুক্ত করেছিলেন। বললেন ফাআযিন, ঘোষণা করে দাও কি, যে ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুমিন, জান্নাতে একমাত্র খাঁটি মুমিনই দাখিল হতে পারবে। জান্নাতে কি যাবে, একমাত্র খাঁটি মুমিন, যে ব্যক্তি নামাজি হচ্ছে খাঁটি মুমিন, রোজাদার খাঁটি মুমিন, যাকাত যে দেয় সেভাবে সে খাঁটি মুমিন, যে ব্যক্তি যথাসময়ে হজ করে, হজ ফরজ হয়ে গেলে হজ করে সে খাঁটি মুমিন, যে মাতা পিতার সেবা করে সে খাঁটি মুমিন, যে হারাম কাবিরা থেকে বেঁচে থাকে সাগিরা থেকে বাঁচাবার নিজেকে চেষ্টা করে সে খাঁটি মুমিন, খাঁটি মুমিন যাবে মুমিন।